সব জানিল তোমার লাগে ভালো, তোমার জন্য নীলছে তারা একটু খানি আলো, ভোরে রং রাতে মিশে কালো, কাঠ গোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি জানিল তোমার লাগে ভালো। Yeah.